ফুলেরও বিছানা সাজাও ভবে, দিনের রসুল এসেছেন, দিনের রসুল এসেছেন, দরুদের ঝর্ণা ঝরাও মনে, দিনের রসুল এসেছেন, দিনের রসুল এসেছেন, আসমানের হুর পরি আসিতেছে উড়ি উড়ি, আসমানের হুর পরি আসিতেছে উড়ি উড়ি, ফরিস্তাগণ নিয়ে আসন ঘিরে রয়েছে নবীকে, শিশু নবীকে, ফুলেরও বিছানা সাজাও ভবে, দিনের রসুল এসেছেন, দিনের রসুল এসেছেন, বারোই রবিউল আওয়ালে এলেন আরবের বুকেতে, বারোই রবিউল আওয়ালে এলেন আরবের বুকেতে, চাঁদ তারকা নেমে আসে আমিনার ঘরের উপরে, জীর্ণ কুটিরে ফুলেরও বিছানা সাজাও ভবে, দিনের রসুল এসেছেন, দিনের রসুল এসেছেন, শিশু নবীকে নিয়ে ধাই হালিমা চলেছে, শিশু নবীকে নিয়ে ধাই হালিমা চলেছে, দেখিল সে থা ওই মেঘেরা ছায়া করে চলেছে নবীর উপরে, ফুলেরও বিছানা সাজাও ভবে, দিনের রসুল এসেছেন, দিনের রসুল এসেছেন, দরুদের ঝর্ণা ঝরাও মনে, দিনের রসুল এসেছেন, দিনের রসুল এসেছেন, মাহালিমা ওই শিশুকে রাখিল তার ঘরেতে, মাহালিমা ওই শিশুকে রাখিল তার ঘরেতে, দেখে আত্মহারা ওই যেন ধরা, আলোতে ভরে গিয়েছে ওই নবী রূপেতে, ফুলেরও বিছানা সাজাও ভবে, দিনের রসুল এসেছেন, দিনের রসুল এসেছেন, দরুদের ঝর্ণা ঝরাও মনে, দিনের রসুল এসেছেন, দিনের রসুল এসেছেন, নবীজি তো বড় হলো, নবুয়তের তাজ পেলো, নবীজি তো বড় হলো, নবুয়তের তাজ পেলো, বেদিনের দল ঈমান আনে, জান্নাতের খবর শুনে সেই নবীর মুখেতে ফুলের বিছানা সাজাও ভবে। দিনের রাসূল এসেছেন, দিনের রাসূল এসেছেন, এমডি মেহবুব আলম করো নবীজিকে স্মরণ, এমডি মেহবুব আলম করো নবীজিকে স্মরণ, সফল জীবন শান্তির মরণ আছে নবীর পদ তলে, তবে খোদা কেউ পাবে ফুলের বিছানা সাজাও ভবে। দিনের রাসূল এসেছেন, দিনের রাসূল এসেছেন, দরুদের ঝর্ণা ঝরাও মনে। দিনের রাসূল এসেছেন, দিনের রাসূল এসেছেন, দিনের রাসূল এসেছেন।